পোড়ে দেখো ও মুসলমান, কি বলে ওই আল কোরআন। মানতে হবে জিনিসান, মানতে হবে জিনিসান, আল্লাহ পাক যে মহান। পড়ে দেখো ও মুসলমান, কি বলে ওই আল কোরআন। আই আই তওবা করিয়াই, একিন দিলে কলমা পড়িয়াই। আই আই তওবা করিয়াই, একিন দিলে কলমা পড়িয়াই। কলমা পড়ে মোর ঈমান, ও গো রসূল পাক যে মোর ঈমান। পড়ে দেখো ও মুসলমান, কি বলে ওই আল কোরআন। মানতে হবে জিন ইনসান, মানতে হবে জিন ইনসান, আল্লাহ পাক যে মহান। পড়ে দেখো ও মুসলমান, কি বলে ওই আল কোরআন। কলেমা নামাজ রোজা সবই এনেছেন মিরাজ হতে নবী, ধনীদের তরে হজাকাত, নেই মাফ করলে শেরে কি। কলেমা নামাজ রোজা সবই এনেছেন মিরাজ হতে নবী, ধনীদের জান্নাত হবে যে আসান। পড়ে দেখো ও মুসলমান, কি বলে ওই আল কোরআন। মানতে হবে জিন ইনসান, মানতে হবে জিন ইনসান, আল্লাহ পাক যে মহান। ভোর দেখো ও মুসলমান, কি বলে ওই আল কোরআন। চলো চলো নামাজ পড়িতে, খোদার হুকুম পালন করিতে, ওযু করে পাক সাফ হয়ে দাঁড়াবো আজ এক পাটিতে। কত খুশি হবেন মোর আল্লাহ, মুছে যাবে মনে যত ময়লা, ঝিলমিল করবে যে তখন হুক নাসে যতই কয়লা। শুনতে মুসলমান, কি বলে ওই আল কোরআন। মানতে হবে যিনি নিশান, মানতে হবে যিনি নিশান, আল্লাহ পাক যে মহান। পড়ে দেখো ও মুসলমান, কি বলে ওই আল কোরআন, কি বলে ওই আল কোরআন, কি বলে ওই আল কোরআন।